টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, যেন লজ্জাবতীর চরণ হইতে পাল্টা ধুইয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন, দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন, কোটি তটি থমকিয়া থেমেছে যৌবন, যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে। স্বপ্নের দেউল যেন তোমারিও আঁখি, স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি, কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি, কেন অধরের বাসরিদে সুর ভুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে।